Book 2 80 80 80 الصفات 3 بيشيشون 3 بيشيشون 3 هي لديها كلب تار اكتا كوكور আছে تار اكتا كوكور আছে الكلب كبير كوكورتا بورو كوكورتا بورو هي لديها كلب كبير تار اكتا بورو كوكور আছে تار اكتا بورو كوكور আছে هي لديها بيت تار اكتا باري আছে تار اكتا বাড়ি আছে البيت صغير বাড়িটা ছোট বাড়িটা ছোট هي لديها بيت صغير তার একটা ছোট বাড়ি আছে তার একটা ছোট বাড়ি আছে هو يسكن في فندق সে একটা হোটেলে থাকে সে একটা হোটেলে থাকে الفندق رخيص হোটেলটা সস্তা হোটেলটা সস্তা هو يسكن في فندق رخيص সে একটা সস্তা হোটেলে থাকছে সে একটা সস্তা হোটেলে থাকছে هو لديه سيارة تار اكتا غاڑی আছে تار اكتا غاڑی আছে السيارة غالية الثمن غاڑیটা دامی غاڑیটা دامی هو لديه سيارة غالية الثمن تار اكتا دامی غاڑی আছে تار اكتا دامی গাড়ি আছে هو يقرأ رواية সে একটা উপন্যাস পড়ে সে একটা উপন্যাস পড়ে الرواية مملة উপন্যাসটি একঘেয়ে ক্লান্তিকর উপন্যাসটি একঘেয়ে ক্লান্তিকর هو يقرأ رواية مملة সে একটা একঘেয়ে ক্লান্তিকর উপন্যাস পড়ছে সে একটা একঘেয়ে ক্লান্তিকর উপন্যাস পড়ছে হিয়া তুশাহিদু ফিল্মান সে একটা সিনেমা দেখছে সে একটা সিনেমা দেখছে আল ফিল্মু মুসির সিনেমাটি আকর্ষণীয় সিনেমাটি আকর্ষণীয় হিয়া তুশাহিদু ফিল্মান মুসিরান সে একটা আকর্ষণীয় সিনেমা দেখছে সে একটা আকর্ষণীয় সিনেমা দেখছে আর-রাজাউ আল-যিহাব ইলা www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية